ময়লা আবর্জনার স্তূপের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ পড়ে আছে, পেয়াতে আবর্জনার স্তূপের উপর। যদি স্বপ্ন সত্যই দেখে থাকে তাহলে তার ব্যাখ্যাটা কি শুনুন। ইমামুল মুয়াজ্জিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাবিরুর রুয়া নামক কিতাবে লিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি আছে। মূলনীতিটা কি? রাসূলকে স্বপ্নে যে অবস্থায় দেখবে নিজের ঈমান আর আমলের সেই অবস্থা বুঝতে হবে। যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে সুন্দর, বুঝতে হবে তার নিজের আমল সুন্দর। যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে বিশ্রী, বুঝতে হবে নিজের আমল বিশ্রী। যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে জিন্দা, বুঝতে হবে নিজের ঈমান জিন্দা। যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে মরা লাশ, বুঝতে হবে সে সুফি সম্রাট। ঠিক না? ঈমান মরা, স্বপ্ন সত্য দেখে থাকলে তোমার ঈমান মরা। এরপরে লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ দেখে আমার বড় দয়া হইল, আমি তার হাতে এই লাশের হাতে ধরলাম, আমার হাতের সোয়া লেগে মুহাম্মাদের মরা লাশ জিন্দা হইল। কেত্তা বড় শয়তান হইলে এই স্বপ্ন দেখতে পারে। হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সে আবার তার স্বপ্নের ব্যাখ্যাও লেগেছে, লেখে আমার স্বপ্নের ব্যাখ্যা হল মুহাম্মদ ইসলাম সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল, একা আমি মুহাম্মদ ইসলাম জিন্দা করেছি, এটা আমার স্বপ্নের ব্যাখ্যা। তার ব্যাখ্যাটাও স্মরণ দেখুন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা হাদিস শুনুন। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো আমার সমস্ত উম্মত একসাথে পথ ছাড়া হবে না, একদল পথ ছাড়া হয়ে গেলে আরেকদল সঠিক পথের প্রতীক থাকবে। আর দেওয়ানবাগি কয়ে সারা দুনিয়ার সব মুসলমান মুহাম্মদী ইসলাম হারাইয়া ফেলছিল, সে একা জিন্দা করেছে, তার কথা মানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ তার হাতের পরশে জিন্দা হয়েছে, সমস্ত জগৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রুহানি ফায়দার বরকতে জিন্দা হয়েছে। কত বড় দাজ্জাল, কত বড় ফিতনা, কত বড় শয়তান হইলে এইরকম স্বপ্ন দেখতে পারে। দেওয়ানবাগি সম্পর্কে কিছু কথা বললাম, এবার রাজারবাগির কথা শুনুন। নাম দিল্লুর রহমান, কি নাম? প্রসিদ্ধ আরবি ডিকশনারি মিসবাহুল লুগাত খুলে দেখুন, দিল্লু বানান ডাল দিয়া হয় না, দিল্লু বানান ডাল দিয়া হয় না, হয় দোয়ার দিয়া। কি দিয়া হয়? দোয়ার, দোয়ার। সেই মিসবাহুল লুগাতে লেখা আছে দিল্লুগ্ন দিল্লি, দিল্লুর ঘরের দিল্লু। কাকে বলা হয়? যে দুই গুণের কোন এক গুণে গুণান্বিত, যে দুইটা গুণের কোন এক গুণে গুণান্বিত। প্রথম গুণটা হল যে চূড়ান্ত পর্যায়ের পদগ্রস্ত, তাকে বলা হয় দিল্লু। দ্বিতীয় গুণ যার বাবার ঠিকানা নাই, তাকে বলা হয় দিল্লু। এই সমস্ত বন্ধদের সম্পর্কে সতর্ক হওয়া কি মুসলমানের কোন দরকার আছে? তাহলে সুরাতুল কামারের সাথে সুরাতুল রহমানের বিষয়গত কানেকশন বোঝার দরকার আছে। সুরাতুল কামারের মূল বিষয় কি? গজবের বিবরণ। সুরাতুল রহমানের মূল বিষয় কি? রহমতের বিবরণ। এই উল্টো পাল্টা দুই জিনিসের বিবরণ পাশাপাশি সুরায় কেন? এই দুইটা একত্রে যেই অন্তরে জমা হয় ওই অন্তর আলাপ পরিপূর্ণ মুমিন হয়। গজবের ভয় থাকলেই হারাম কাজ ছাড়বে,